الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে এই দর্শে মুসলিমদের মান মর্যাদা, তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, তাদের অধিকার রক্ষা এবং তাদের প্রতি দয়া দাক্ষিণ্যের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হবে। সে সম্পর্কে কিছু আয়াত ও কোরআনে এবং হাদিস আপনাদের সামনে পেশ করা হবে। এ সম্পর্কে মহান আল্লাহ বাণী হল, ওমা ইয়ুআযযিম হুরুমাতিল্লাহ ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহ। কেউ আল্লাহর দিনের প্রতীকসমূহে সম্মান করলে তার প্রতিপালকের নিকট তার জন্য ইহা উত্তম। আল্লাহ দিনের প্রতি তার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। আল্লাহ দিনের প্রতি যেমন একজন মুসলমান, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, এরা হচ্ছে একজন আলেম, একজন দিনদার, একজন পরহেজগার, একজন বুজুর্গ, এদের সম্মান করতে হবে। যদি কেউ তাদের প্রতি সম্মান প্রদর্শন করে তাহলে এটা হলো তার জন্য ভালো, এটা হচ্ছে তার জন্য ভালো। অন্য আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওমাই আযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আর যে ব্যক্তি আল্লাহর দিনের প্রতীকে বা আল্লাহর প্রতীকে সম্মান প্রদর্শন করবে সেটা হবে তার হৃদয়ের তাকওয়া দলিল। তাহলে বুঝে যাবে কি তার হৃদয়ে কি আছে, তাকওয়া আছে। আপনার সামনে কোরআন রাখা আছে, আপনি সেদিকে পা করে বসবেন? যদি না বসেন তার মানে আপনার বুঝে যাচ্ছে কি যে আপনার হৃদয়ে সম্মান আছে, আপনার আপনার মনের ভিতরে তাকওয়া আছে। অতএব বোঝা গেল কি যে তার জন্যই আপনি কোরআনের দিকে পা করে বসছেন না, তাই না? সুতরাং এইভাবে আপনি কোরআন নিচে রেখে বসবেন না, কোরআনকে নিচে নামাবেন না ইত্যাদি বিভিন্ন তাজিম বা সম্মানমূলক ব্যবহার প্রদর্শন আমরা করে থাকি। ওই রকম একজন মুরব্বী মানুষ আপনার সামনে বসে আছে, আপনি তার সামনে পা করে বসবেন না, তার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। এটা হচ্ছে হৃদয়ের তাকওয়ার দলিল। আল্লাহ তাআলা বলছেন, ওয়াক্তিল জানাহাকা লিল মুমিনিন, বিশ্বাসীদের জন্য, মুমিনদের জন্য তুমি তোমার বাহুকে অবনমিত রাখো। তোমার বাহু অবনমিত রাখো, তার মানে তুমি তাদের প্রতি স্নেহ দয়া দাক্ষিণ্য প্রদর্শন করো, স্নেহ মায়া মমতা প্রদর্শন করো। আর আল্লাহর নবীকে আদেশ মানে সব সমস্ত উম্মতকেই এই আদেশ যে তাদের প্রতি, মানুষদের প্রতি বা বিশেষ করে মুসলিমদের প্রতি দয়া দাক্ষিণ্য প্রদর্শন করো। মহান আল্লাহ মানুষের রক্তের, বিশেষ করে মুমিনের রক্তের যে বিশাল সম্ভ্রম আছে, বিশাল মূল্য আছে, সে মূল্য বর্ণনা করতে গিয়ে বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালা আন-নাস জামিআ। যে মানুষের যে একটা সম্মান আছে আর সেই জন্য তাকে হত্যা করা যাবে না, তাকে হত্যা করা যাবে না, এই জন্যই আল্লাহ বলছেন যে ব্যক্তি কোন নরহত্যা অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করার দণ্ডদান উদ্দেশ্য ছাড়া কাউকে হত্যা করবে, অবৈধভাবে কাউকে হত্যা করবে, সে যেন পৃথিবীর সকল মানুষকেই হত্যা করবে। তার মানে যে হত্যা করলো সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। একটা মানুষ খুন করা মানে হলো কি সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা বা খুন করা। কত বিশাল মানুষের খুনের দাম বা বিশেষ করে মুসলিমের রক্তের দাম কত বেশি। আর কেউ যদি প্রাণ রক্ষা করে, কেউ যদি একটা জীবন রক্ষা করে, তাহলে সে যে ব্যক্তি একটা প্রাণ রক্ষা করলো সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষের প্রাণ রক্ষা করলো। আল্লাহ আকবার। তার মানে একটা মানুষের প্রাণ সমস্ত মানুষের প্রাণের সমপরিমাণ, এত বিশাল। একজনকে খুন করলে সারা বিশ্বের মানুষকে খুন করা হয়। সুতরাং এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা জরুরি। এখান থেকে আমরা বুঝতে পারি যে মুসলমানদের আপোষে সৌহার্দ্য, যদিও মুসলমানরা আজ সততা বিচ্ছিন্ন, দলে দলে মজাবে মজাবে নানা বিভক্তি, আর এক দল অপর দলকে কাফের বলতে দ্বিধা করে না। বিশেষ করে এই যে এই কিছু বই পড়ে যারা মুফতি হয়, তারা মুফতি নয় অথচ ফতোয়া ফেসবুকে মুফতিরা ফতোয়া দিচ্ছে, এক দল অপর দলকে কাফের বলছে, এক জামাত অপর জামাতকে কাফের বলছে। এমনিতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল যে আমার উম্মত কত ভাগ বিভক্ত হবে, ইহুদিরা কত ভাগে বিভক্ত হয়েছে, 71 ভাগে, এবং খ্রিস্টানরা 72 ভাগে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত কত ভাগে বিভক্ত হবে, 73 ফিরকায় বিভক্ত হবে, সমস্ত জাহান্নামে যাবে, 72 ফিরকা জাহান্নামে যাবে, খালি একটি মাত্র ফিরকা, একটি মাত্র জামাত জান্নাতে যাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন সেই ফিরকার নাম কি বা সেই ফিরকা কে কারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম বললেন না, সেই ফিরকার কোন নাম বললেন না, বরং সেই ফিরকার আদর্শ উল্লেখ করলেন এবং বললেন মা আনা আলাইহি ইয়াউম ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যে মতাদর্শের উপরে আজ প্রতিষ্ঠিত আছি, এই মতাদর্শের উপরে যেই প্রতিষ্ঠিত থাকবে, যে দল যে ফিরকা প্রতিষ্ঠিত থাকবে, সেই ফিরকাই হবে তায়েফা মনসুরা এবং জান্নাতি, ফিরকা না দিয়া জান্নাতি, কাল জান্নাতে যাবে, বাকি সমস্ত ফিরকায় জাহান্নামে যাবে। এই সততা বিচ্ছিন্ন বিভক্ত উম্মতের মাঝে এক অপরের যে সৌহার্দ্য নেই, এক অপরের প্রতি সৌহার্দ্য নেই, সম্মান নেই, বরং এক অপরের ইজ্জতকে হরণ করছে, এক অপরের সম্ভ্রম লুট করছে, গালাগালি করছে, সামান্য দোষটুকি ধরে তাকে অসম্মান করছে, মানুষের মাঝে তাকে উলঙ্গ করছে, মানুষের মাঝে তাকে বেইজ্জত করছে, এর জন্য অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। যেহেতু মুমিনের ইজ্জত কেমন হারাম, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মক্কাতে এবং কোরবানির দিনে জিলহাজ মানে হারাম মাসে যেভাবে হারাম, তেমনি প্রত্যেকের খুন, প্রত্যেকের ইজ্জত, প্রত্যেকের মাল সেরকম হারাম। এত সহজে সেই সমস্ত জিনিসকে নষ্ট করা এবং এত সহজে সেই জিনিসটা সামান্য দোষে, সামান্য ত্রুটির কারণে সেই ইজ্জত নষ্ট করা কারো কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। উপদেশ স্বরূপ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে উম্মতকে একতাবদ্ধ হতে বলেছেন, এক হয়ে থাকতে বলেছেন। আল্লাহ তাআলার আদেশ ছিল ওয়াতাসিমু বিহাদিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই একতাবদ্ধ হয়ে আল্লাহর রশিকে মজবুত সহকারে ধারণ করো এবং দলে দলে বিক্ষিপ্ত হয়ো না, দলে দলে বিভক্ত হয়ো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে খবরদার তোমরা দলে দলে বিচ্ছিন্ন হয়ে যেও না, এক হয়ে থাকো, এক হয়ে থাকো। কিন্তু মানুষ, মানুষের প্রকৃতি এই, এবং আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করেছেন যে মানুষ তারা দলাদলি করতে থাকে, তারা ভাগাভাগি হতে থাকে, বিভক্তি করতে থাকে, যার ফলে এমন অবস্থা হয়েছে যে কেউ আর কারো প্রতি দয়া প্রদর্শন করে না, কেউ আর কারো প্রতি শ্রদ্ধা রাখে না, কেউ আর কারো প্রতি তার যে সম্মান আছে সে সম্মান বজায় রাখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা, মুমিন মুমিনের সাথে উদাহরণ হলো একটা বিল্ডিংয়ের মতো, যে বিল্ডিং এর একটা অংশ অপর অংশকে কি করে, মজবুত করে, মজবুত না করলে বিল্ডিং থাকবে। আমাদের সমাজে যত মুসলমান আছে সব এক একটা মুসলিমকে এক একটা ইটের সঙ্গে তুলনা করা যায়, একটা ইটের পাশে আর একটা ইট বসালে দেওয়াল তৈরি হয়, তাই না? আর সেই দেওয়াল মিলে বিল্ডিং তৈরি হয়, ইমারত তৈরি হয়। এই উম্মার যে ইমারত আছে, এই ইমারতে বহু ইট আছে আর ইটের মাঝে জয়েন্ট আছে, সে জয়েন্টটা কি, সিমেন্টটা কি, ইমান। ইমানের সম্পর্ক, ইমানের যে সম্পর্ক, সেই ইমানের সম্পর্কের সিমেন্ট দিয়ে এই ইসলামের ইট, ইটের বিল্ডিং বা আপনার ইমারত প্রতিষ্ঠা করা হয়েছে। সুতরাং এইভাবে এক হয়ে থাকা উচিত যাতে এক অপরকে মজবুত করে, উম্মার মাঝে দুর্বলতা সৃষ্টি না হয়। তার কারণ হাদিসে কথা এসেছে যে অন্য জাতিরা, বিজাতিরা, অমুসলিমরা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য কেমন একতাবদ্ধ হবে, যেমন একটা ভোজন পাত্রে চারিদিক থেকে ভোজনকারীরা একতাবদ্ধ হয়। আপনারা যখন কাপসা খান, একটা মুরগি যদি পাঁচজনকে বসিয়ে দেওয়া হয়, ট্যাঙ্ক পাটা দুটো, এবার সবাই যদি বলে আমি ট্যাঙ্ক খাবো, কি অবস্থা হয়, মুরগিদের অবস্থা কি হয়, চারিদিক থেকে খেতে থাকলে সেই মুরগিটার অবস্থা কি হয়, উম্মার অবস্থা সেই রকম যে অমুসলিমরা বিজাতিরা তাদেরকে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, অথচ উম্মার নিজের ভিতরেও সেই অবস্থা যে নিজেরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে এক অপরকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের হওয়া উচিত একটা, মুমিনদের হওয়া উচিত কার মতো, একটা বিল্ডিংয়ের মতো, যারা একটা অংশ অপর অংশকে মজবুত করবে। বিশেষ করে যদি একান্ত যেগুলো গুমরাহ বা মুশরিক দল তারা যদি না হয়, তৌহিদের পতাকাটার তলে উম্মাহ এক হতে পারে। সমস্ত উম্মাহ যদি চায় যে আমরা তৌহিদকে মেনে নিয়ে এক পতাকা তলে আসবো, ইসলামের ছায়া তলে আসবো, তাহলেই ইসলাম বা মুসলমানরা এক হতে পারে, তাছাড়া কোনো উপায় নেই। আর সামান্য ইজতিহাদী যে মতভেদ আছে সেই ইজতিহাদী মতভেদকে পেছনে ফেলে সেগুলোর সাথে সেগুলোকে নিয়ে বাড়াতাড়া না করে, সেগুলোকে নিয়ে অতিরঞ্জন না করে, সেগুলোকে নিয়ে এক অপরকে গালাগালি না করে, সেগুলোকে নিয়ে এক অপরকে বিভ্রান্ত অমক তমক না বলে যদি আমরা কেবল তৌহিদের পতাকা তলে এসে দাঁড়াই, তাহলেই উম্মাহ একতাবদ্ধ হওয়া আশা করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিসটা বর্ণনা করলেন তখন এইভাবে আঙ্গুলগুলোকে খাঁজাখাঁজি করলেন, কিভাবে বিল্ডিংয়ের এক অংশ অপর অংশকে মজবুত করে রাখে, এইভাবে একটা মোমেন আর একটা মোমেন কিভাবে থাকবে, এইভাবে থাকবে, বিচ্ছিন্ন হবে না, তারা দলাদলিতে বিভক্ত হবে না। এক উম্মা যেটা আসল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় ছিলেন, সাহাবায়ে কেরাম যে তরিকায় ছিলেন, সেই তরিকা ধরে এই রকম থাকতে হবে, সেখান থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। দ্বিতীয় হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মাসালুল মুমিনিনা ফি তাওয়াদিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুতিহিম মাসালুল জাসাদি ইযা ইশতাকা মিনহু উযবুন তাদা'আ লাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হাম্মা। আরেকটা উদাহরণ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন এই যে উম্মাহ দেখছো, মুসলিম উম্মাহ একটা দেহের মতো, একটা দেহের যে কোনো জায়গাতে আঘাত লাগলে সারা দেহ কষ্ট পায় না, শুধু সেই সেই জায়গাতেই কষ্ট পায়। আপনার পায়ে যদি হোঁচট লাগে, আপনার আঙ্গুলে যদি ব্যথা হয়, পাথরে লাগে, জ্বালা যন্ত্রণা করে, শুধু পাটায় জ্বালা যন্ত্রণা ভোগ করে না, আপনার ব্রেনও করে, আপনার সমস্ত দেহটা জ্বালা যন্ত্রণা ভোগ করে। আর যদি তার কারণে ঘুম না আসে, তো কোন একটা অঙ্গ বিশেষ অঙ্গের ঘুম আছে না, নাকি সারা দেহের ঘুম আছে না, সারা দেহ কষ্ট ভোগ করে, মুসলমানদের সেই রকম হওয়া উচিত। কোন জায়গাতে মুসলমানরা কষ্ট পেলে সারা বিশ্বের মুসলমানরা কষ্ট পাবে, কোন জায়গাতে মুসলমানরা যদি উন্নত হয় সারা বিশ্বের মুসলমানরা খুশ হবে, আর কোন সারা যেখানে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে কষ্ট পাবে, সেই কষ্টে সহানুভূতি স্বরূপ তারাও কষ্ট পাবে। এই হচ্ছে মুমিনদের উদাহরণ। এ নয় যে মুসলমানরা কষ্ট পাচ্ছে আর আমরা দেখে হাসছি, মুসলমানদের কষ্ট দেখে মুসলমানরা হাসতে পারে না, বরং সেই কষ্ট ব্যক্ত করতে হবে এবং যথাসম্ভব তাদেরকে সহযোগিতা করতে হবে যাতে তাদের সেই কষ্ট লাভ হয়। কি সুন্দর উদাহরণ যে একটা দেহে বহু রকমের অঙ্গ আছে, কোন একটা অঙ্গ যদি কষ্ট পায় তাহলে সেই ব্যথাতে সমস্ত দেহটাই ব্যথা পাবে। তেমনি মুসলমান যদি কোনো একটা মুসলমান কষ্ট পায় তো তার ব্যথাতে সমস্ত মুসলমানরা ব্যথা পাবে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান মাররা ফি শাইইন মিন মাসাজিদিনা আও আসওয়াতিনা ওয়া মাআহু নাবদুন ফালিউসিক আও লিয়াখবিদ আলা নিসালিহা বিকাফে আই ইউসিবা আহাদা মিনাল মুসলিমিনা মিনহা বিশাই। বলছেন যে ব্যক্তি তীর সঙ্গে নিয়ে আমাদের কোনো মসজিদ অথবা কোনো বাজারের ভিতর দিয়ে অতিক্রম করে, তার উচিত হাতের চেটো দ্বারা তার ফলাকে ধরে নেওয়া যাতে কোনো মুসলিম তার দ্বারা কোনো প্রকার কষ্ট না পায়। আহা, আপনি তীর নিয়ে যাচ্ছেন আর তীর একটু লম্বা থাকে তাই না, আমার ফলাটা কি থাকে, কারো গায়ে লেগে গেলে কি হবে, ক্ষত হবে এবং কেটে রক্ত করতে পারে, আরো কিছু হতে পারে। সুতরাং যখন যাবে তখন যেন যে জায়গাটা ধারালো সেই জায়গাটা হাতে ধরে নিয়ে যাবে, যেটা হয় যেখানে লোক আছে, মসজিদ যেমন বাজার লোকের ভিড়, সেখানে গেলে কোনো অস্ত্র নিয়ে গেলে সেই অস্ত্রটা কি করবে, কন্ট্রোলের সাথে নিয়ে যাবে যাতে করে অপর মুসলমানের গায়ে স্পর্শ না করে, আঁচড় না লাগে এবং কোনো ক্ষতি না করে ফেলে। এই হচ্ছে দেখেন ইসলামের কত মানে আশা আকাঙ্ক্ষা এবং ইসলামের কত আগ্রহ যাতে করে কোন মুসলিম কোন মুসলিম দাঁড়াতে কষ্ট না পায়। অন্য এক হাদিসে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, যেটা এ হাদিস ভাবে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান ইবনে আলীকে চুমু দিলেন, হাসান বিন আলীকে নাতি, ফাতেমার ছেলে হাসান হচ্ছেন বড় ছেলে, তাকে তিনি চুম্বন দিলেন। ওই সময় তার নিকট আকরা বিন হাবেস বলে এক ব্যক্তি বসেছিলেন। আকরা বললেন যে আমার ইন্নালি আশরাতা মিনাল ওয়ালাদ মা কাব্বালতু মিনহুম আহাদা, আমার দশটা ছেলে আছে আমি কাউকে চুমু দিইনি, আমার দশটা ছেলে আছে আমি কাউকে চুম্বন দিইনি। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন এবং বললেন মান লা ইয়ারহাম লা ইউরহাম, তার দিকে তাকিয়ে বললেন যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না, তার মানে যে মানুষের প্রতি দয়া প্রদর্শন করে না তার প্রতি আল্লাহ দয়া প্রদর্শন করেন না। তার মানে বোঝা গেল যে চুম্বন দেওয়াটা কিসের, এটা হচ্ছে রহমত, আল্লাহ তাআলা তরফ থেকে মানুষকে দেওয়া রহমত, যে রহমত দিয়ে মানুষ এক অপরের প্রতি স্নেহ মায়া মমতা প্রীতি ইত্যাদি প্রকাশ করে থাকে। অবশ্য হালাল হারামের কথা আলাদা, কেউ হালাল ভাবে করে কেউ হারাম ভাবে করে, হারাম তো হারাম সেটাতে যাচ্ছি না, সুতরাং হালাল ভাবে যারা করে এটা হচ্ছে কি প্রেম প্রীতি মায়া মমতা দলিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিকে চুম্বন দিলেন, বোঝা গেল কি আল্লাহ রসুলের হৃদয়ে রহম ছিল এবং সেই রহমের বহিঃপ্রকাশ স্বরূপ তিনি নাতিকে চুম্বন দিয়েছেন। পক্ষান্তরে আকরা বিন হাবেস তার দশটা সন্তান থাকা সত্ত্বেও তিনি একটাকেও চুম্বন দেননি, তার মানে হলো তার হৃদয়ে দয়া মায়া স্নেহ প্রীতি কম আছে। মানে এইরকমই আরেকটা হাদিসে বলা হয়েছে যে কিছু বেদুইন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিকট এসে বলল, বেদুইন বাদুর, কিছু বাদু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে বলল আপনারা কি আপনাদের শিশু সন্তানদেরকে চুমু দিয়ে থাকেন, ছোট বাচ্চাদেরকে আপনারা কি চুমু দিয়ে থাকেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ আমরা তো চুমু দিয়ে থাকি। তখন তারা বলল কিন্তু আল্লাহর কসম আমরা চুমু দিই না, লাকিন না ওয়াল্লাহি মা নুকাব্বিল, আমরা তো ছোট বাচ্চাদেরকে চুমু দিই না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আও আমলিকু ইন কানাল্লাহু নাযা মিন কুলুবিকুমুর রাহমা, আল্লাহ যদি তোমাদের অন্তর থেকে দয়া উঠিয়ে নেন তবে আমি কি তার জিম্মেদার হতে পারি? তাহলে বুঝতে পারছেন যে তোমরা যখন চুমু দাও না, ছোট বাচ্চাদেরকে চুমু দাও না যাদেরকে দেখলেই মায়া হয়, এমন বাচ্চাদেরকে চুমু দাও না, তার মানেই হলো আল্লাহ তাআলা তোমাদের বুক থেকে তোমাদের হৃদয় থেকে দয়া মায়া রহমত তুলে নিয়েছেন, দয়া মায়া মহম্মদ রাখেন। বোঝা গেল কি যে বিশেষ করে শিশুদের প্রতি দয়া মায়া প্রেম প্রীতি থাকা হচ্ছে আমাদের প্রকৃতি এবং মুসলমান বিশেষ করে মুসলমানদের এটা হবে গুণ। দলিল ইবনে আব্দুল্লাহ বলছেন قال قال رسول الله صلى الله عليه وسلم من لا يرحم الناس لا يرحمه الله। ওই হাদিসের ব্যাখ্যা বা একটা কথা একটা অংশ, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া দেখাবে না আল্লাহ তাকে দয়া করবেন না, মানুষের প্রতি দয়া না দেখালে এমনিতে মানুষই দয়া করে না। আপনার সঙ্গে যদি দয়া মায়া ব্যবহার না করি তা আপনি আমার সঙ্গে দয়া মায়া ব্যবহার করবেন? মানুষই করে না, তো আল্লাহ কোথেকে করবেন? সুতরাং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান লা ইয়ারহামুন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া প্রদর্শন করে না আল্লাহ তাআলা তাকে দয়া করেন না। বোঝা গেল কি যদি আমরা মানুষের প্রতি দয়া প্রদর্শন করি, মানুষ তো দূরের কথা, কুকুর বিড়ালের প্রতি দয়া প্রদর্শন করি তাতেও আমাদের স্বভাব আছে, আর না করি তাতে আমাদের কি আছে গোনা আছে। উদাহরণ দিতে পারবেন, এক বেশ্যার মেয়ে জান্নাতে গেছে কিসের জন্য? কুকুরকে পানি পান করানোর জন্য। যাচ্ছিল কুয়ার পাশ দিয়ে পেঁয়াজ লেগেছিল, সে পানি পান করলো, পান করার পর উঠে এসে দেখলো যে কুকুর ভিজে মাটি চাচ্ছে, কাদা চাচ্ছে, ভাবলো যে আমাকে যেমন পেঁয়াজ লেগেছিল সেরকম এটাও লেগেছে। সুতরাং এক বর্ণনায় আছে সে ওড়নাতে তার মোজা তার মানে চামড়ার মোজাটাকে বেঁধে পানি তুললো, আর এক অন্য বর্ণনায় আছে নিজে নেমে মোজাতে পায়ে ওই চামড়ার মোজাতে পানি ভরে দাঁতে ধরে এইভাবে উঠে তারপরে কুকুরটাকে পানি পান করালো। যার ফলে আল্লাহ তাআলা কি করলেন, তাকে ক্ষমা করে দিলেন। তো কিসের গুনাহ ছিল? ব্যভিচারের গুনাহ। বোঝা গেল কি, সেই মহিলা বা সেই লোকের শিরিক ছিল না। শিরিক থাকলে আল্লাহ ক্ষমা করতেন না, তাই না? বিনা তওবাতে ক্ষমা হয় না। সুতরাং শিরিক না থাকলে এবং অন্যান্য কাবিরা গুনাহ থাকলে আল্লাহ তাআলা ইচ্ছা করলে কোন একটা কারণে মাফ করে দিতে পারেন। বোঝা গেল কি, কুকুরের প্রতি দয়া প্রদর্শন করেও জান্নাত পাওয়া যায়, আর বিড়ালের প্রতি অন্যায় অত্যাচার করেও জাহান্নাম যাওয়া যায়, তাই না? ওই যে এক বুড়ি বিড়ালটাকে বেঁধে রেখেছিল, না তাকে খেতে দিয়েছে আর না ছেড়ে দিয়েছে যাতে সে নিজে চড়ে খায়, যার ফলে মারা গেল বিড়ালটা। তার ফলে এই বিড়াল মারার ফলে এক বুড়ি কোথায় গেল? জাহান্নামে গেল। বোঝা গেল কি, শুধু মানুষই না, জন্তু জানোয়ারের প্রতি দয়া প্রদর্শন করলে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে দেন এবং তার বিনিময়ে বেহেশত দান করেন। অন্যথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দয়ার কথা সাহাবারা বলছেন, ইযা সাল্লা আহাদুকুম লিন্নাস, তিনি বলছেন যে ইযা সাল্লা আহাদুকুম লিন্নাস ফালিখাফফে, যখন তোমাদের কেউ নামাজের ইমামতি করবে সে যেন হালকা করে পড়ে, সে যেন নামাজ হালকা করে পড়ে। ফাইন্না ফীহি মুদাইফ, কেন হালকা করে পড়বে? যেহেতু তোমার পেছনে যে মুক্তাদিরা আছে, যে মুসল্লিরা আছে, যে জামাতের লোক আছে, তাদের মধ্যে দুর্বল আছে, তাই না? দুর্বল, তাদের মধ্যে অসুস্থ, বৃদ্ধ এবং ছোট শিশু ইত্যাদি নরম দুর্বল শ্রেণীর মানুষ আছে। তুমি হয়তো লম্বা করে নামাজ পড়তে সহ্য করতে পারো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে, কিন্তু তোমার পেছনে যারা আছে তারা কিন্তু সহ্য করতে পারবে না। আছে, তুমি নামাজটা লম্বা করে পড়ো না, জামাত সহকারে নামাজ পড়লে, তুমি মেহামতি করলে তুমি নামাজটাকে হালকা করে পড়ো। এখানেও দেখেন মানুষের প্রতি দয়া, যে মানুষের কষ্ট হবে, দাঁড়িয়ে থাকতে কষ্ট হবে, নামাজটা হালকা করে পড়ে, লম্বা করে পড়বো না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে না, অন্য একটা হাদিস, সেটা আবু কাতাদার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নি লাকুমু ইলা সালাহ ওয়া উরিদু আন উতাওয়িলা ফী, নিজে বলছেন যে আমি অনেক সময় নামাজে দাঁড়াই, ইমামতি করতে দাঁড়াই আর ভাবি যে লম্বা করে নামাজটা পড়ব, কিন্তু ফাআসমাউ বুকা আসবাবি, শিশুর কান্না শুনি। তার মানে কি, শিশু তার মা তাকে নিয়ে নামাজ পড়তে এসেছে জামাতে, সেই জামাতে আছে, এখন যদি শিশুর কান্না শুনে আমি নামাজটা লম্বা করি তাহলে শিশুর প্রতি কি হবে? কঠিন হবে, তাই না? তার মায়ের প্রতিও কঠিন হবে, মায়ের গানটাও কানবে যে ছেলেটা কানছে, নামাজের চেষ্টাও হবে। তাই ফাতে দাওলাতু ফি সালাতি কারাহিয়াতান আশাক্কা আলা উম্মে, আমি এটা পছন্দ করি না যে তার মায়ের কষ্ট হোক, শিশুর কান্না শুনতে মায়ের কষ্ট হয়, তো মায়ের কষ্ট খেয়াল করে আমি নামাজটাকে হালকা করে পড়ি। এটা নিজের কথা, একবার বললেন যে তোমরা পড়লে এরকম করো, নিজেও তিনি পড়তেন, যখন তিনি ইমামতি করতেন তখন নামাজ হালকা করতেন, বিশেষ করে শিশুর কান্না শুনলে নামাজটাকে আরো হালকা করে দিতেন, যাতে শিশুকে তার মা বোঝায় বা চুপ করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ইন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদাউল আমাল ওয়া হুয়া ইউহিব্বু আন ইয়ামাল বিহি খাশিয়াতান আন ইয়ামাল বিহি আন-নাস ফায়ুফরাদু আলাইহিম, কিছু কিছু কাজ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিতেন, করতেন না, এই ভয়ে যে সেই কাজগুলো ফরজ হয়ে যাবে আর লোকেরা তা করতে পারবে না। যেমন তারাবির নামাজ, তারাবির নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন করেছিলেন? কোরআন পড়েছিলেন, তিন রাত মাত্র করেছিলেন। তারপর কেন করলেন না? এই ভয়ে যে আল্লাহ তাআলা ফরজ করে দেবেন আর মুহাম্মদ পারবে না। এইভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথাটাই বলছেন যে অনেক আমল তিনি করতেন না, এই জন্য যাতে করে ফরজ না হয়ে যায় আর যার ফলে উম্মতের জন্য কঠিন হয়ে যায়, কষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রোজা রাখতেন তখন কখনো কখনো এক টানা রোজা রাখতেন, মিথাল বলে যে মাঝে ইফতারি না করে এক টানা দুদিন তিন দিন রোজা রেখে যাওয়া, তাই না? একে না খেয়ে রোজা রাখার নাম হচ্ছে সওমে বেসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা দেখি সাহাবারা করতে লাগলেন যে আল্লাহ রাসূল যখন বেসা সওমে বেসা রাখছেন আমরাও রাখবো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন যে তোমরা বিশাল রেখো না বা করো না। তখন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুআফে, আপনি তো রাখছেন, আপনি তো বিশাল করে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নি লাস্তু কাহাইয়াতিকুম, আমি তোমাদের মতো নই। দেখেন মাঝে মাঝে আমরা বলি না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমাদের মতো মানুষ, কিন্তু আমরা তার মতো নই। ইন্নি লাস্তু কাহাইয়াতিকুম, আমি তোমাদের মতো নই। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি তোমাদের মতো নই। আর তিনি বলছেন, আল্লাহ বলছেন যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, তাই না? কিন্তু এই ব্যাপারে আমি তোমাদের মতো নই, আমরা তার মতো নই। তিনি আমাদের মতো মানুষ কিন্তু আমরা তার মতো নই। কেন এই ব্যাপারে কি বলা হয়েছে? ইন্নি আবীতু ইতইমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, আমি রাত্রি যাপন করি, রাত অতিবাহিত করি, আর আমার রব আমাকে খাওয়ান পান করান। তোমাদের রব তোমাদেরকে খাওয়াবেন না, পান করাবেন না। কিছু কাজ আছে যে কাজগুলো আল্লাহ নবীর জন্য খাস ছিল, এই জন্য এই খাস হওয়ার ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন আমরা সেটা করবো, দেখা যায় কি তা হবে যতক্ষণ না তার অর্ডার পাওয়া যাবে, অনুমতি পাওয়া যাবে। এখন সাহাবারা করতে লাগলেন, আল্লাহ রাসূল নিষেধ করলেন, কেন নিষেধ করলেন? আমাদের বিষয় কি যে তাদের কষ্ট হবে, তাদের প্রতি দয়া মায়া প্রদর্শন করে বললেন যে তোমরা বিচার করো না, পারবে না, আমি পারি, কারণ আমার প্রতি রবের কি আছে, সহযোগিতা আছে, আমাকে খাওয়ান পান করান রাত্রে, তোমাদেরকে তো খাওয়াবেন না পান করাবেন, কারণ আমি নবী, সুতরাং তোমরা কষ্ট পাবে, তোমরা বিচার করো না। এখান থেকে নবীর রহমত, আল্লাহ নবী কথা আমার ইন্নার ইন্নি ইন্না আরসালনাকা কি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রহমত করে পাঠিয়েছে, তাই না? রহমাতুল মুদাল বলা হয় যে উম্মতের জন্য রহমতের গিফট হাদিয়া তিনি এসেছেন আমাদের মাঝে রহমত স্বরূপ, তাই আমাদেরকে আমাদের প্রতি রহমত করে এবং সাহাবাদের প্রতি রহমত করে কি করলেন, দয়া প্রদর্শন করে বললেন যে আমি তোমাদের মতো নই, সুতরাং তোমরা এই বিশাল করো না, আমি মেসাল করতে পারি, তাতে কোনো সমস্যা আমার হবে না কিন্তু তোমাদের হবে। এতে রয়েছে আল্লাহ নবীর দয়া তাদের প্রতি, সাহাবাদের প্রতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, তিনি বলছেন মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ ফালা ইয়াতলুবান্নাকুমুল্লাহু মিন যিম্মাতিহি বিশাইইন ফাইন্নাহু মা ইয়াতলুবুহু মিন যিম্মাতিহি বিশাইইন ইউদরিকহু সুম্মা ইয়াকুফুহু আলা ওয়াজহিহি ফি নারি জাহান্নাম। তিনি বলছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে সে আল্লাহর জিম্মায় এসে গেল। যারা ফজরের নামাজ পড়েন না তারা শোনেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে বা জামাতে, আর অন্য হাদিসে আছে জামাতে পড়তে হবে, তাহলে কি হবে, সে আল্লাহর জিম্মায় হয়ে যাবে, আল্লাহর দায়িত্বে, সারাদিন সে আল্লাহর দায়িত্বে থাকবে। সুতরাং আল্লাহ যেন তোমাদের কাছে তার জামানতের কিছু দাবি না করেন, কারণ যার কাছে তিনি তার জামানতের কিছু দাবি করবেন তাকে পাথরাও করবেন, অথবা তিনি তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। এখানে এখানে কি হবে, শুধু দয়া দয়ার চিহ্ন কি আছে, যে নামাজ পড়ে সে আল্লাহর জামানতে, যে নামাজ পড়ে বিশেষ করে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর দায়িত্বে, তাই না? তার মানে আল্লাহর খাস লোক হয়ে গেল, যে আল্লাহর দায়িত্বে হবে সে আল্লাহর খাস লোক, আর যে আল্লাহর খাস লোক হবে সে হচ্ছে সম্মান ও শ্রদ্ধার পাত্র। মুসলমানদের উচিত সেই লোককে শ্রদ্ধা করা, মুসলমানদের উচিত সেই লোককে সম্মান করা যে লোক নামাজি, নামাজি লোক সম্মানের পাত্র, তাই না? আমরা তো অনেককে সম্মান দিই, আমরা অভিনেতাকে সম্মান দিই, অভিনেত্রীকে সম্মান দিই, আমাদের স্কুলের টিচারদেরকে সম্মান দিই, আমরা ওই খেলোয়াড়কে হ্যাঁ প্লেয়ারকে সম্মান দিই, আমরা সমাজের নেতাকে সম্মান দিই, কাফের হলেও সম্মান দিই, তাই না? কিন্তু একজন নামাজি, একজন আলেম, দিনের আলেম, একজন নামাজিকে সম্মান দিতে আমরা হ্যাঁ আমরা খুব নিজেরাই কুণ্ঠবোধ করি, তখন আমাদের মাঝে অহংকার আসে, অহংকারের হুঙ্কার আমাদেরকে সেই খেয়াল থেকে সেই সম্মান দিতে বাধা দেয়, ফলে আমরা অভিনেতা অভিনেত্রীদেরকে, শিল্পীদেরকে, গায়ক গায়িকাদেরকে সম্মান দিই কিন্তু একজন দিনের আলেমকে সম্মান দিই না, তাদেরকে পুরস্কার দিই কিন্তু কোন দিনের আলেমকে পুরস্কার দিই না। কেন? যেহেতু এরা হচ্ছে দিনদার, ওরা হচ্ছে দুনিয়াদার, আর নগদ যা পাও হাত পেতে নাও, দুনিয়া যেহেতু তাদের হচ্ছে, দেশের নাম হচ্ছে, দান করলে দেশের নাম হয়, খেলা করলে দেশের নাম হয়, তাই না? তারা তো পুরস্কার উপযুক্ত, আর কেউ যদি দিনদার হয় তার সে দুনিয়ার কোনো পুরস্কার পাবে, আখেরাতে পাবে, আখেরাত হবে না হবে সে তো বিশ্বাসহীন, বিশ্বাসহীন হওয়ার জন্য আমরা তাদেরকে সম্মান দিই, অথচ দিনের বিষয়ভুক্ত একজন নামাজিকে, একজন পরেশগারকে, একজন আলেমকে আমরা সম্মান দিই না, দিতে পারি না, বরং অনেক সময়ে হিংসা করি। অবশ্যই হিংসাটা বুঝতেই পারছে না, আলেম আলেমের করে তাই না, হিংসাটা কে করে, আলেম আলেমের করে, চাষি চাষি করে, চাকরিম্যান চাকরিম্যানের করে, একজন শিল্পী শিল্পী করে, একজন খেলোয়াড় অপর খেলোয়াড়ের হিংসা করে, সম পর্যায়ের মানুষ তার বিপরীতে কি করে, হিংসা করে থাকে। সুতরাং এখানে যে হাদিসটা বলা হলো, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায় এসে গেল, তার মানে সে আল্লাহর খাস লোক, অতএব সে সম্মানের যোগ্য, সম্মানের পাত্র, তাকে তোমরা সম্মান করো, শ্রদ্ধা করো। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই। এই হাদিস নিয়ে অনেকে ঠাট্টা করে এবং বলে তা তোমার বাপ ও তোমার ভাই, অনেকে ব্যঙ্গ করে বলে, ঠিক এটা ঠিক না, এটা ঠিক না, দিনী ভাই ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা হচ্ছে ভাই ভাই, দিনী ভাই হিসাবে দিনের সম্পর্ক যে আছে সেটা রক্তের সম্পর্কে ভাই হতে পারে না, সবাই কি রক্ত সম্পর্কে ভাই হবে না, দিনের সম্পর্কে ভাই। সুতরাং তোমার বাপ কি ভাই হয়, তোমার বেটা কি ভাই হয়, এরকম বলা ভুল, এরকম বলা ঠিক না। এমনি আম ভাবে আমরা সবাই আদমের সন্তান, আর নম্বর দুই যারা মুসলমান তারা আপোষে ইমানের হিসাবে ইমানের সূত্রে ভাই ভাই, ইমানি ভাই। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম আকুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই, যে আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি মৃত ভাইয়ের গোশত খেতে চাও, কারো গীবত করলে সে কি রক্ত সম্পর্কে ভাই, না কোন ভাইয়ের শত্রু, কিন্তু মুসলমান তারা আপনি কি করছেন, গীবত করছেন, তো সে তাকে আল্লাহ তাআলা বলছেন তোমার ভাই, তোমার ভাইয়ের কি মৃত ভাইয়ের গোশত খেতে চাও, তার মানে কোন মুসলমানের গীবত করা তার গোশত মরা অবস্থায় গোশত খাওয়া সমান। আখুল মুসলিম, আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই, লা ইয়াকুলুহু, সে তার বিশ্বাসঘাতকতা করবে না, মুসলমান মুসলমানের বিশ্বাসঘাতকতা করতে পারে না, আর ওয়ালা ইয়াকযিবুহু, তাকে মিথ্যা বলবে না, মুসলমান মুসলমানকে মিথ্যা বলতে পারে না অথবা মিথ্যাবাদী ভাবতে পারে না, একটা কথা বললে আপনি বিশ্বাস করেন না, অবশ্য সত্য কথা মিথ্যা কা, মিথ্যা বলা হয়ে যা, এরকম লোক হলে আলাদা কথা, মিথ্যাবাদী হলে তার কথাকে বিশ্বাস করে, তার সত্য কথাটাকে বিশ্বাস করে না, কিন্তু মুসলমান হিসাবে যখন একটা কথা বলবো তখন তার কথাটাকে বিশ্বাস করা উচিত, অবশ্য যদি ফাসেক হয় তাহলে তার খবর যাচাই করা উচিত, আল্লাহ নিজেই বলেছেন ইন্দ্রা আসুন ফাতে কুম্ভে নামাইন ফাতাবাই নিয়ে আনো, ফাসেক যদি কোনো খবর নিয়ে আসে তাহলে যাচাই বাছাই করে নাও, তবে মুসলমানের খবর কিন্তু বিশ্বাস করা উচিত, তাকে মিথ্যাবাদী ভাবা উচিত না, আর তাকে মিথ্যা বলাও উচিত না, কোন একটা খবর মিথ্যা করে বললো, মিথ্যা বলাও উচিত না, ইয়াকযিবুহু ওয়ালা ইয়াকযুরুহু, তার সাহায্য না করে তাকে অসহায় ছেড়ে দেবে না, এমন এক জায়গাতে সে তার সাহায্য দরকার আছে, আপনি তার দেখতে দেখতে চলে গেলেন কিছু সাহায্য করলেন না, মনে করুন একজনের গাড়ি পড়ে গেছে কাদাতে, সে গাড়িটা কাছে তুলে দিলেন না, দেখে চলে গেলেন, কিংবা একজন অসুস্থ অবস্থায় রোগ সে ভুগছে তাকে হাসপাতালে নিতে হবে, আপনি করলেন না, কিংবা এক জায়গায় এক শত্রুর হাতে পড়েছে তাকে আপনি রক্ষা করলেন না, এক মহিলা এক ক্লিনিকের পাল্লায় হ্যাঁ চ্যাংরাদের পাল্লায় পড়েছে, আপনি সেই মহিলাকে উদ্ধার করলেন না বা তাদের প্রতিবাদ করলেন না, এইভাবে মুসলমানের উচিত নয় কোনো মুসলমানকে অসহায় ছেড়ে দেওয়া, সাহায্য না করে ছেড়ে দেওয়ার মানেই হচ্ছে অসহায় ছেড়ে দেওয়া, সে সেখানে সাহায্যের মুখাপেক্ষী আর আপনি তাকে সাহায্য না করে দেখে দেখে চলে যাচ্ছেন, সাহায্য করছেন না, এই অসহায় অবস্থায় ছেড়ে দেওয়া মুসলমানের উচিত নয়। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম, প্রত্যেক মুসলমানের জন্য মুসলমানের হারাম, কি হারাম, ইরদুহু ওয়া মালুহু ওয়া দামুহু, তার ইজ্জত তার মাল এবং তার ধন সম্পদ, তার ইজ্জত তার ধন সম্পদ এবং তার খুন, তার ইজ্জত লুটা যাবে না, তার ইজ্জত লুটা যাবে না মানে তার অসম্মান করা যাবে না, তাদের সাথে ব্যবচার করা যাবে না, অন্যায় ভাবে দালাদালি করা যাবে না, গীবত করা যাবে না, ইত্যাদি ইত্যাদি, যাতে সম্মান নষ্ট হয়, এইসব বিষয়ে সম্মান নষ্ট হয়, সম্মান নষ্ট করা যাবে না, তেমনি তার মাল চুরি করা যাবে না, হরপ করা যাবে না, আত্মসাত করা যাবে না, জবরদখল করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ইত্যাদি উপায় যে কোনো বাতিল উপায়ে মাল খাওয়া হারাম। আর খুন করা যাবে না, তার রক্তের মর্যাদা আছে, তাকে কোনোভাবেই হত্যা করা যাবে না, যেটা বৈধ হত্যা সেটা সরকার করবে এবং সে সরকারের অনুমতি আছে, সে সরকার ইসলামী সরকার খুনের বদলে খুন ইত্যাদি এবং বিবাহিত ব্যবচারীকে শাস্তি এসব আলাদা কথা, কিন্তু সাধারণ পাবলিক মুসলমানেরা করতে পারে না। প্রত্যেকের খুন প্রত্যেকের জন্য হারাম। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের প্রতি হিংসা করো না। হিংসা খুবই খারাপ জিনিস, তাই না? হিংসা মানে হলো যে ওরটা নষ্ট হয়ে যাক আমারটা থাক, ওরটা ধ্বংস হয়ে যাক আর আমারটা থাক। আর যদি এরকম কামনা না করা হয় যে ওর হয়েছে আমারও হোক, তাহলে সেটা কি ক্ষতি হবে? এই জন্য যে ভালো জিনিসে হিংসা করা যায়, লা হাসাদা ইল্লা ফিতনাতাই, দুটি বিষয়ে হিংসা যায়, বাকি হারাম। দুটো বিষয় কি কি? জ্ঞান এবং দান। দান করা, একজনকে দেখলে সে দান করছে, সে দান দেখে দান করা দেখে আপনার হিংসা হলো, আপনি দান করতে লাগলেন, এই সংসারে নাকি এটা ভালো জিনিস? এই প্রতিযোগিতা ভালো জিনিস? একজনকে দেখলেন সে একজন বড় আলেম, সে বড় জ্ঞান, সে ভালো ভালো বক্তৃতা করছে, ভালো ভালো বই লিখছে, আমিও পড়বো আমিও লিখবো, আপনি কি মনে মনে বলেন যে হ্যাঁ ও ও ধ্বংস হয়ে যাক আমারটা হোক, তাহলে হিংসা হয়ে যাবে না, ওর হচ্ছে আমার হোক। এইগুলোতে হিংসা নেই, মানে হিংসা নয়, এগুলো হিংসা নয় বা বৈধ হিংসা, যদি হিংসা বলা ইচ্ছা বলা হয় এটা হচ্ছে বৈধ। আর এক প্রকার ইচ্ছা যায় সেটা হচ্ছে এক প্রকার হিংসা, সেটাকে ইচ্ছা বলা হয়, সেটা আবার দুরকম। কিরকম? জায়েজ আবার না জায়েজ। একজন মহিলা সতীন আছে, এবার তার স্বামী সেই মহিলাকে ভালোবাসছে কিংবা তার পাশে বসে খুশ গল্প করছে, তা দেখে সতীনের জ্বালা হয় না? হয় না, নবীর বিবিদেরও হয়েছে, তাই না? সতীনের জ্বালা মানুষের প্রকৃতি, এইটা একটা ঈর্ষা, এই একটা হিংসা, যেটাকে ওর পাশে বসে কেমন হাসি হাসি গল্প করছে আমার পাশে করে না, এই একটা হিংসা, এটা কি? যায় না, যদিও প্রকৃতিগত ব্যাপার কিন্তু যায় না। আরেকটা ঈর্ষা যেটা হওয়া উচিত, একজন স্বামী দেখছে তার স্ত্রীকে নিয়ে তার কোনো বন্ধু কিংবা তার কোনো ভাই ওই রকম নষ্টি ফষ্টি করছে, আরে হাসছে, কিংবা তাদেরকে সুযোগ দিয়ে সেই জায়গা থেকে চলে যাচ্ছে, বন্ধু এসে যে বন্ধুর খোঁজ গল্প করবে, আমি সাথে তোরা গল্প করে আমি আসছি, তাই না? এ আমার বন্ধু আসছে চা করে দিও, সালাম আলাইকুম, হ্যালো, এই যে আমার বলছে হে মোশাল্লাহ কর, সালাম কর, এই যে এগুলোতে ঈর্ষা হয় না, অথচ এখানে ঈর্ষা করা কি ফরজ, ওয়াজিব। এখানে ঈর্ষা করা উচিত ছিল, আপনার স্ত্রীকে আপনার বন্ধুর সঙ্গে আপনার ভাইয়ের সঙ্গে যার সঙ্গে দেখা দেওয়া হারাম, বাড়িয়ে দেবেন, তার সঙ্গে খুশ গল্প করো, তার সাথে যাও, তার সাথে ভিড়, ঈর্ষা হয় না, কিন্তু সাধারণত ঈর্ষা হয় না, সাধারণত ঈর্ষা হয় না, কিন্তু দেশে বিদেশে থেকে মানুষের কত রকমের তারাকে ঘটে যাচ্ছে আর কত রকম শুনছেন যে হ্যাঁ অন জায়গায় গিয়েছিল, কোথায় আছো তুমি, হ্যাঁ বোনাইয়ের বাড়ি, তখন কি হয়, রাগ হয়, কেন এলো তুমি, আমি নিয়ে তুমি এখানে ওখানে ঘুরবে কেন, ইত্যাদি ইত্যাদি। বোন খবর দিল ভাবে এরকম নেই, সে যে ঘুরে গেছে সিনেমা দিতে গেছে কিংবা ডাক্তার খানায় গেছে, তখন মনে মনে রাগ হয় না, না এটা একটি ঈর্ষা, এটা হওয়া কি জরুরি? এরকম যদি কেউ না কারো না থাকে তাহলে তাকে কি পুরুষ বলা হয়, পুরুষ, যে তার স্ত্রীর ব্যাপারে, তার স্ত্রী কন্যার ব্যাপারে, তাদের অস্থিরতার ব্যাপারে, তাদের বেপরতার ব্যাপারে, তাদের ব্যবচারের ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই, কিচ্ছু মনে করে না, মানে উদারপন্থী। এরা হলো উদারপন্থী, এরা হচ্ছে উদারপন্থী। আর যারা কড়াকড়ি করে তারা হচ্ছে গোড়াপন্থী। কিন্তু না, উদার এমন হলে হবে না যে আপনি আপনার স্ত্রীকে বন্ধুর সঙ্গে পাঠাবেন, বন্ধুর সঙ্গে গল্প করতে দেবেন, বেপর্দা হয়ে বসে গল্প করবে, বেপর্দায় কোথায় আসবে যাবে, সারা আপনার গ্রামের বা আপনার পাড়া প্রতিবেশী সকলের মুখে মুখে আপনার স্ত্রীর চর্চা হবে, আপনার স্ত্রীর রূপ চর্চা হবে, আপনার স্ত্রীর দেহ চর্চা হবে, এতে হিংসা হয় না, ঈর্ষা হয় না, লজ্জা হয় না, এই ঈর্ষা হচ্ছে জরুরি। তাহলে এই যে কতগুলো হিংসা ইচ্ছা ইত্যাদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আপোষে হিংসা করো না। এবার যদি কেউ বলে তোমার স্ত্রীর সঙ্গে গল্প করছে তোমার হিংসা হচ্ছে, আরে এটা তো জরুরি, এই হিংসা না, এমন হিংসা যে হিংসা জায়েজ নয়, সেই হিংসার কথা বলা হয়েছে যে তোমরা এরকম হিংসা করো না যে ও লাভ হচ্ছে ব্যবসায়, ও যাতে না হয় ধ্বংস হোক আমার হোক, এইরকম যে হিংসা যদি তোমরা করো তাহলে ক্ষতিগ্রস্ত হবে, তোমরা হিংসা করো না। আর কেনা বেচাতে জিনিসের মূল্য বাড়িয়ে এক অপরকে ধোঁকা দিও না, তানা যাসু ওলা তানা যাসু। কিভাবে হুজুর? মনে করুন আমি একটা জিনিস বিক্রি করব, ঠিক আছে, সেই জিনিসটা নিয়ে আমি দাঁড়িয়ে আছি, এমন সময় শহীদ মিয়া এলো, এতে বলছে এই জিনিসের দাম কত? আমি বললাম 5,000। 5,000 প্রায় মানে কাছাকাছি যে হ্যাঁ 5,000-এ শহীদ ভাই নিয়ে নেবে। ইতিমধ্যে সাইফুল এসে বলছে কত জিনিসের দাম? 5,000। কি আপনি নিচ্ছেন নাকি? হ্যাঁ আমি 6,000 দেবো না আমাকে। এই যে এইগুলো সাধারণত কিসে হয় জানেন? দেশে জমি জায়গাতে হয়। অবশ্য গরু মার্কেটেও এরকম দালাল পাওয়া যায়, যারা দালালি করে, তারা দালালি করে কেবল দামটাকে কি করে বাড়িয়ে দেয়। শহীদ মিয়া দরকার আছে, শহীদ মিয়া দেখো ঠিক আছে আমি 6,000 দেবো আমাকেই দেন। তখন বাজারের মাঝখান থেকে একটা লোকের দালালিতে 1,000 টাকা বেশি গেল। জমি জায়গাতেও তাই, আমি একটা জায়গাতে জমি ঠিক করলাম, তার সঙ্গে যে 1,00,000 টাকা বিঘে দিয়ে আমি সেই জমিটা নেবো। এখন অন্য একজন বললো কি, তলায় তলায় জমি মালিককে গিয়ে বললো আমি 1,10,000 দেবো আমাকে দাও, সে বললো ঠিক আছে। এইখানে চুক্তি ওয়াদা ভঙ্গ করে এবং কি করে, যে যার সঙ্গে আগে ওয়াদা করছিল দেবো বলে তাকে আর দেয় না, ভাই আমি 10,000 টাকা বেশি পাচ্ছি সুতরাং আমি ওকে দেবো। এ এখন দেখলো জমিটা তো হাতছাড়া করা যাবে না, আমার সাথে আমার সাথে আমার সাইডে, হ্যাঁ আমার ঘরের পাশে বা আমার জমির পাশে আমাকে নিতে হবে, সুতরাং সে 10,000 টাকা বাধ্য হয়ে দিয়ে কি করা হয়, নেওয়া হয়। 10,000 টাকা বেশি দিতে হলো, কি হলো না, এর ক্ষতি হলো। এই ক্ষতিটা করলো কে? ওই দালাল, ওই দালাল। তার আসলে কিনার উদ্দেশ্য নেই, খালি দাম বাড়ানোর উদ্দেশ্য। এই হলো কি দালাল, এই হিংসা এক প্রকার হিংসা। আল্লাহ রাসূল বিশেষ করলেন খবরদার কেনা বেচা জিনিসের মূল্য বাড়িয়ে একে অপরকে ধোকা দিও না, একে অপরের প্রতি শত্রুতা রেখো না, এক অপরের প্রতি বিদ্বেষ রেখো না, শত্রু ভাবাপন্ন হয়ো না, এক অপর থেকে ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নিও না। একজন আরেকজনের সাথে ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নিচ্ছে, এক অপরের ওয়ালা ইয়াবে বাবুত মারা বা এবা, এক অপরের জিনিস কেনা বেচার উপর কেনা বেচা করো না। আমার সঙ্গে দশ চলছে, আপনি এসে মাঝখান থেকে তোকে কমে দিলে বলা হলো আর কি, ওটা দালালি, ওটা দালাল জিনিস, ওটা তার কেনার ইচ্ছা নেই, কিন্তু এখানে কেনার ইচ্ছা আছে। আমার জমি বিক্রি করছি সাইফুলকে, এবারে আপনি মাঝখান থেকে এসে বলছেন জমিটা আমাকে দেন, এটা বিক্রি হলো বিক্রির উপরে বিক্রি। আর ওইরকমই আছে বিবাহের, একজন মহিলার সঙ্গে বিবাহের কথাবার্তা চলছে, আপনি মাঝখান থেকে গিয়ে বলছেন আমার ছেলের সঙ্গে দাও, তুমি আমার সঙ্গে দাও, ওকে দিও না, ও অমুক তমুক, এই যে কথা যতক্ষণ না শেষ হয়েছে, সে করছে অথবা না করছে, ত্যাগ না করা পর্যন্ত আপনি কথা শুরু করতে পারেন না। ওর সঙ্গে কথা চলছে, ঠিক আছে ওই নেই আমি যাব না, এটা কিন্তু কি খুবই খারাপ জিনিস। যেমন আপনারা দেখেছেন এই যারা আমে যারা কুলি দেখেছেন স্টেশনে, কুলি কত টাকা নেবে? 300 টাকা। তখন বললাম তুমি কত নেবে? আমি তখন কি হয় ও চলে যায়। এখানেও দেখেছেন মসজিদের সামনে এরকম হয়, 50 টাকায় যাবে না, তারা একজন 40 টাকায়, আমি 40 টাকায় যাবো। এইভাবে একজনের সঙ্গে চুক্তি চলছে, আর মাঝখান থেকে আপনি টপকে পড়ে তার সেই চুক্তিটাকে নষ্ট করে দিচ্ছেন, এগুলো সব হারাম, যায় না। এই জন্যেই কখন চুক্তি আপনি করতে পারবেন? যখন যে হ্যাঁ চলে যাচ্ছে 50 টাকা তো রাজি করো না, চলে যাচ্ছে তখন আপনি রাখেন, যে বলেন কি হলো নেবেন না, তাহলে আমার সঙ্গে আমি 40 টাকায় যাবো, সমস্যা নেই। কিন্তু একজন কথা বলছে আপনি তার ভেতরে গিয়ে বলছেন আমার আমি যাবো 40 টাকায়, তো তার আপনি দুটিটাকে নষ্ট করছেন। বিবাহ কথা চলছে, মনে করেন আপনার মেয়ে আছে, এক ছেলে ভালো পাত্র পেলেন, সেখানে পাত্র পেয়ে তাকে আপনি জামাই করার জন্য সব প্রস্তুতি নিয়ে ফেলেছেন, কথাবার্তা চলছে, এমন সময় আরেকজন এসে বললো কি যে আমার মেয়ে, আমার মেয়েকে বউ করো, আমি এত টাকা দেবো, যৌতুক দেবো বা টিভি দেবো বা বাড়ির ব্যবসা করে দেবো, এইটা মানে টোপ দিয়ে মানুষকে কি করে ভাঙিয়ে নেয়। এই সবগুলো ইসলামে হারাম করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার না এসব করো না, তাকওয়া হাওনা, তাকওয়া হচ্ছে এখানে হৃদয়ে, ইসু ইলা সদরিহি সালাতাল মাকরা, তাকওয়া হাওনা, তাকওয়া হচ্ছে হৃদয়ে, হৃদয়ে তাকওয়া না থাকলে বাইরে তাকওয়ার কোনো লাভ নেই। কিন্তু তার মানে এই নয় যে তাকওয়া যদি হৃদয়ে থাকলে বাইরে না থাকলে মাফি মুশকিল, তাকওয়া যদি ভিতরে থাকে তাহলে বাইরেও আসবে, তাই না? তাকওয়া যদি বীজ যদি মাটিতে থাকে তার গাছপালাও উঠবে, শুধু বীজটা মাটিতে থাকলেই হবে না, হৃদয়ের ভিতরে তাকওয়া থাকবে, আপনি বলবেন তাকওয়া এখানে আছে আমার দাড়ি না এবার থাকলো না, তা না, তাকওয়া তোমার ভিতরে থাকলে বাইরেও আসতে হবে। হাত বিন্দু ইমিনের সব ইয়াহ করা আসল মুসলিম, শুধু মুসলিম ভাইকে তুচ্ছ ভাবে একটা মানুষের মন্দ হওয়ার জন্য যথেষ্ট, একটা মন্দ মানুষ খারাপ মন্দ কেন, তখন জানবো যে সে মানুষকে ঘৃণা করে। আর মানুষকে ঘৃণা করা হলো অহংকার, তাই না? অহংকার কাকে বলে? সত্য প্রত্যাখ্যান করা, সত্যকে জেনে শুনে রদ করে দেওয়া এবং মানুষকে তুচ্ছ করা, মানুষকে ঘৃণা করা, মানুষকে অশ্রদ্ধা করা, এ হচ্ছে কি? অহংকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন মানুষের মন্দ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে তুচ্ছ ভাবে কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারামুন দামুহু মালুহু ওয়া ইরদুহু, ওই আয়াতের হাদিস, প্রত্যেক মুসলিমের রক্ত, মাল এবং তার মর্যাদা অপর মুসলিমের জন্য হারাম। তার মর্যাদা ক্ষুণ্ণ করা যাবে না, তাকে ছোট করা যাবে না, তাকে তুচ্ছ ভাবা হবে না, তার রক্ত মানে নষ্ট করা হবে না, তাকে হত্যা করা যাবে না, তাকে খুন করা যাবে না, তাকে কাটা যাবে না, আর তার মাল চুরি করা হবে না, হরফ করা হবে না, আত্মসাৎ করা হবে না, জবরদখল করা হবে না, সুদ খাওয়া হবে না, ঘুষ খাওয়া হবে না, ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে আজকে কিছু মুসলিম মুসলিমের সঙ্গে সম্পর্ক কি হওয়া উচিত সেই বিষয়ে শ্রদ্ধা, প্রেম, প্রীতি, ভালোবাসা ইত্যাদি নিয়ে কয়েকটা হাদিস, বাকি আরো কিছু হাদিস আছে ইনশাআল্লাহ আগামী বার্ষে। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।